চলে গেলি যেতে যেতে বলে গেলি নীল নদীটার বাড়ি যাবি ঢেউয়ের মতো চলে গেলি যেতে যেতে বলে গেলি নীল নদীটার বাড়ি যাবি খোঁজে খোঁজে পাইনি তোমায় ঠেলে গেছো মেলের চাবি ঢেউয়ের মতো চলে গেলি তোমার বাড়ি রেল নেই পাখির মতো প্লেন নেই জলের ওপর জল আছে বাধা হয়নি সাঁকো তোমার বাড়ি রেল নেই পাখির মতো প্লেন নেই জলের ওপর জল আছে বাধা হয়নি সাঁকো তোমার বাড়ি চিনে যেতে পারে শুধু পৌঁছে দিতে পদ্ম পাতা দিয়ে গড়া ডিঙি নৌকো ঢেউয়ের মতো চলে গেলি আমি তোকে ছাড়াই মায়া নৌকো ডেকে দাঁড়াই মেঘটাকে ডানা করি ঢেউটাকে বুকে জড়াই এখন আমি তোকে ছাড়াই মায়া নৌকো ডেকে দাঁড়াই মেঘটাকে ডানা করি ঢেউটাকে বুকে জড়াই আমার গান শুনতে পাবে যদি আমি দুহাত দিয়ে নদীর ওপর শুয়ে থাকা এক সমুদ্র জল সরাই ঢেউয়ের মতো চলে গেলি যেতে যেতে বলে গেলি নীল নদীটার বাড়ি যাবি খুঁজে খুঁজে পাইনি তোমায় ফেলে গেছো মেলের চাবি ঢেউয়ের মতো চলে গেলি ঢেউয়ের মতো চলে গেলি ঢেউয়ের মতো চলে গেলি।